ইয়াল্লাহর ফেরা হয়। তো বলেছে ভাই আমাদের রূপ আমাদের দিন যাতে ফিরল দিনের দিকে, বলেছে দিনের দিকে ঝুঁকলো, কে ঢুকাইছে ভাই? আল্লাহ ঢুকাইছে। দিল কারো আল্লাহ ফেরতা হয়, বলেছে ভাই দুঃস্থ দিলের রূপটাকে ফিরা আল্লাহ, আল্লাহ দিলের রূপকে ফিরে যাবে, দিল আল্লাহকে হবজে নেই, কারণ দিনটা তো আল্লাহ পাশের হাতে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজার নামাজों के बाद ये दुआ आवाज से मांगते थे उम्मत की तालीम के लिए, या मुअल्लिबल कुलूब, या मुअल्लिबल कुलूब, सब्बित कल्बी अला दीनिक, या मुसर्रिफल कुलूब, सर्रिफ कल्बी अला ताअतिक। किताबों में लिखा है कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ये दुआ उम्मत की तालीम के लिए अक्सर नमाजों के बाद आवाज से मांगते थे। নমাজের পরে আওয়াজ দিয়া উম্মতকে শিখাইবার জন্য দোয়া করতেন, যে দিনের পলতে মালা আপনি আমার দিনকে দিনের উপরে জমাইয়া রাখেন, দিলকে ভিড়ানে মালা আপনি মেহরবানি করে আমার দিনকে আপনার হুকুমার আপনার তাদের উপরে ফিরাইয়া দেন, ফিরাইয়া রাখেন, বলে যে জমাইয়া দেন। কিতাবের মধ্যে আছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নামাজের পরে এই দোয়াটা আওয়াজ দিয়া করতেন, যা উম্মতকে শিখাইবার জন্য, কিউকি আমার দিল ভি আমারে কব্জে মে নেই হ্যায়। বলে যে ভাই কারণটা কি? কারণ হলো আমাদের দিল তো আমাদের হাতে নেই। ও কিউকি আপনে দিল আমাদের কার হাতে ভাই? দিল এটা হ্যায় জেসে গাড়ি কি স্টেয়ারিং, হ্যাঁ স্টেয়ারিং ইধর ফিরতি হ্যায় গাড়ি উধর জাতি হ্যায়, স্টেয়ারিং ফেরনে ওয়ালে নে গাড়ি কি স্টেয়ারিং সিধি তরফ ফের দি তো ও গাড়ি উল্টি তরফ চলেগি, আমাদের এই সময় কোথায় দিত, কিন্তু আল্লাহ পাকে মেহরবানি করে আমাদেরকে এখানে এটা জমা দিলে একত্রিত করে দিতে আল্লাহই করে। জব আল্লাহ তালা দেনে পর আতা হজরত সলমান কো পারস সে বুলা কর দেতা হজরত সোহেব কো হম সে বুলা কর দেতা হ্যাঁ হজরত বিলাল কো হফসা সে বুলা কর দেতা হ্যাঁ মহরুম করলে পর আতা মক্কে মে পেদা করকে হজুর কে খানদান মে পেদা করকে মহরুম কর দেতা বলে যে ভাই দোস্ত আজ দিদি ঘাস করে ঘুমাইতে বলে যে হজরত সলমান রাজি আল্লাহকে মানুষ দিকে নিয়ে আসে ওনাকে আল্লাহ দান করলেন, হজরত সোহাইবের রূপের দিকে সোহাইব রাজি আল্লাহকে আল্লাহ নিয়ে আসে ওনাকে বালাই দান করলেন, হজরত বিলাল রাজি আল্লাহকে হাসর দিকে নিয়ে আসে এনে ওনাকে বালাই দান করলেন, আর আল্লাহ যখন কাউকে বঞ্চিত করতে চান বঞ্চিত করার উপরে আসেন তো বলে যে দেখেন তাকে কিভাবে মাহরুম করেন, মক্কা শরীফে পয়দা হইল রসুলের পাঁচ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানি লোক হইয়াও সে বঞ্চিত হয়ে গেল, আল্লাহ পাকের তাকে যখন চাইছে তো সে বঞ্চিত আর মাহরুম হয়ে গেল। হযরত সলমান কো আল্লাহ তাআলা পারস সে চলা কর লায়া, আজকে পূজারি কে বেটে পারস ওয়ালে আজকে পূজা করতে থে ইনকে বাপ পূজারি আজকে পূজা করতে ওয়ালে, লেকিন আল্লাহ নে দিল মে হক ডাল দিয়া ও হক কি তালাশ আল্লাহ নে দিল মে ডাল দি और पारस से चला कर मदीना लाया, कौन लाया, अल्लाह लाया, और आज के पुजारी के बेटे बन गए हुजूर के सहाबी, आज के पुजारी के बेटे बन गए हुजूर के सहाबी। तो बोले थे भाई दोस्तों अल्लाह जो स्थिति चाहते तो हजरत सलमान फारसी जिला के बारिश थे, बोले जो उन्हीं तो कौनसी पुजारी छे आगुने पूजा करने वाला उन्हें पाप आगुने पूजा करते, बोले जो आगुने इबादत करने वाला छो আর বলে যে সেই গান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওনাকে ওই মুজুসি ওখান থেকে বাইর করে নিয়ে আসলেন, আইনা মদিনায় পৌঁছাইয়া রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি বানাইলেন। আর মেহরুম করলে পর আতা হয় তো মদিনে ইহুদিয়োকে কবিলে থে আর ইয়ে হযরত হারুন আলাইহিস সালাম কি ঔলাদ থে, মূসা আলাইহিস সালাম কে ভাই হারুন আলাইহিস সালাম উনকি ঔলাদ ये मदीने के यहूदी लेकिन महरूम हो गए। आप बोले जो दोस्तों काफी जगह में बोलती तो करते था महरूम करते था तो ये तो भी करे, बोले जो मदीना यहूदी तरह मदीना छिलो एवं हजरत हारून अलैहिस्सलाम वंशधर था, बोले जो हजरत मूसा अलैहिस्सलाम भाई हारून अलैहिस्सलाम खानदानी लोग करा छिलो ए मदीना यहूदीरा किंतु तरह मदीना थेके आउले হারুন আলী ইসলামের বংশধর হইয়াও তারা মাহরুম আর বঞ্চিত হয়ে গেল, আল্লাহ বঞ্চিত করে দিলেন তাদেরকে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে থে কে সলমান তুম আল্লাহ কা শুকর করো তুম ফারস কে পহলে হো তুম ফারস কে পহলে আদমি হো, তবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সলমান ফারসী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সলমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে তুমি ফারস্যদের মধ্যে এই প্রথম ব্যক্তি যাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছেন, তুমি এই ফারস্যদের মধ্যে বালাই পানিওয়ালার মধ্যে এক নম্বর ব্যক্তি তুমি। আর হযরত সাহেব তো কে দেন কে তুমি আল্লাহ কা শুকর করো তুম রম কে পহলে হো, আর হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন যে ও সোহাইব তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো রুমিদের মধ্যে তুমি হইলে প্রথম ব্যক্তি এবং এক নম্বর ব্যক্তি, और हजरत बिलाल के फरमा देते कि तुम शुक्र करो तुम हफसा के पहले हो, और हजरत बिलाल के जिला के फरमाते हैं जी बिलाल तुम्हें अल्लाह शुक्रिया अदा करो ये हफसा के मुझे तो तुम ही प्रथम व्यक्ति। हाँ बच्चा कॉलेज में फर्स्ट आ जाता है, कॉलेज में फर्स्ट, और क्या वो एसएससी होता है आपका एसएससी में फर्स्ट, तो बाप कहता मेरा बेटा फर्स्ट है फर्स्ट है फर्स्ट है। তো বলে যে ভাই দোস্ত পরীক্ষা হইল এসএসসি পরীক্ষাতে সেলে পাস হয়ে গেল এক নম্বর হয়েছে, তো বলে যে পাস খুশিতে বলতে থাকে তাহলে আমার ছেলে তো ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে, তো হুজুর ওর মানে যে বেলাল তুম হাফসা কে পহলে হো ফার্স্ট তুম ফারস কে ফার্স্ট ও তুম রৌম কে ফার্স্ট, ও ফরমাতে থে কে মুজে আল্লাহ কা শুকর হে কে মা ইনসানো মে সবসে পহলা হুঁ। তো বলে যে ভাই বলতেন বিলাল যেন কেউ বিলাল তুমি তোমার ফার্স্ট হইলে হাফসাদের মধ্যে সালমান রুগীদের মধ্যে ফারস্যদের মধ্যে সোহেবকে বললেন রাজিলারুকে যে তুমি তো রুমিদের মধ্যে ফার্স্ট, আর আমি সব আল্লাহর শুকরিয়া সমস্ত মানব জাতির মধ্যে আদমের আওলাদের মধ্যে আমি হইলাম সবের উপরে ফার্স্ট, এক নম্বর। ওর আত্ম ইস্তেমাকে ফার্স্ট হয়ে আর পরে যে ভাই আপনারা যারা এখানে হাজির হয়েছেন আপনারা ইস্তেমার মধ্যে সবচেয়ে ফার্স্ট পেলেন আপনারা, আল্লাহ আপু ইস্তেমাকে ফার্স্ট বানায় তোমাদের যে আল্লাহ আপনাদেরকে ইস্তেমার ফার্স্ট লোক এক নম্বর লোক বানাইছেন পেলে আগে, কারণ আপনারা সবের আগে আসে কেছে সবকট মানে যাকে বলে যে সবকট আগে বাড়িয়ে দাও, সবকট আর বহু বড় চিজে আর বলে যে আগে বাড়িয়ে দাও এটা বহু বড় জিনিস, তো আমি শুক্রিয়া শুক্রিয়া আদায় করতে তো বলে যে ভাই জন্য আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে, যাতে মসজিদ মে পহলি সফ হতি হ্যাঁ পহলি সফ, তো যাতে মসজিদ হতি না পহলি সফ, তো পহলি সফ আল্লাহ খুশ হয়ে যাতা হ্যাঁ পহলি সফ মিল গই, কিছু পহলি সফ জুমা কে দিন জুমা কে দিন পহলি সফ মিল যায় তো কত খুশি হতি হ্যাঁ মুঝে পহলি সফ মিল গই, আপ ইস্তেমা কি পহলি সফ হো, তো বলে যে ভাই দোস্ত যেমন মসজিদের মধ্যে প্রথম সফ প্রথম কাতার হয়, তো বলে যে জুমার দিনে যদি কেউ প্রথম কাতারে জায়গা পাইল প্রথম সফের মধ্যে জায়গা পাইয়া গেল তো বলে যে কত সে খুশি আর আনন্দিত হয় যে আজকে আমি জুমার দিনে প্রথম সফের মধ্যে কাতারে জায়গা পাইয়া গেলাম, ঠিক এমনি ভাবে বলে যে আপনারাই ইস্তেমার প্রথম সফ আর প্রথম কাতার আপনারা, আপ ইস্তেমা কি পহলি সফ হো, বলে যে দোস্ত আপনারা তো ইস্তেমার প্রথম সফ আর প্রথম কাতার হইলেন আপনারা, তো খুশ হয় না বলে মানে বাইরে তো আমরা আনন্দিত হইব কিনা, ও শুক্র তা করবো এই কারণ বলে যে ভাই শুক্র শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না, তো পহলি সব শুক্র করো হবে, সেই জন্য বলে যে দুষ্ট প্রথম কাতারটাই হইল শুক্রিয়া আদায় করার জায়গা, ওর জিম্মেদারি করব কমে আর বলে দ্বিতীয় জিনিস জিম্মাদারি আদায় করতে হবে, যে জিম্মাদারি আদায় করার জায়গাও প্রথম কাতার, সারি পিছলি সফে পহলি সফ তো দেখতে হ্যাঁ, বলে যে দুষ্ট যত পিছনে কাতার হবে সব কাতার প্রথম কাতার কি দেখি, পহলি সব পিছে কি সফগুলি দেখতি পিছে কি সবে পহলি সব তো দেখতি, বলে যে দুষ্ট প্রথম কাতারে যারা দাঁড়াইল তিনারা পিছনে কি ওইটা দেখে না, কিন্তু পিছনের কাতারে যারা দাঁড়ায় তারা সবই প্রথম সামনের কাতার কি দেখে অনুসরণ করে, পহলি সব সিধি প্রথম সফে সিধি, সেই জন্য বলে যে প্রথম কাতারটা যদি সোজা হয় তো পিছনে যত কাতার দাঁড়াবে সবগুলাই সোজা হয়ে যাবে, ও পহলি সব টেড়ি হলেই তো পিছে কি সবে টেড়ি, আর বলে যে যদি প্রথম কাতারটা টেরা হয় তো পিছনে যতটা কাতার দাঁড়াইবে সবগুলাই টেরাই হবে, তো আমার জিম্মেদারি হয় কে সবকে সিধি বানানো, মানে যে দুষ্ট হয়ে যে আমাদের জিম্মাদারি হইল কি যে সব কাতারকে সোজা করতে হবে, আগে পিছে গিয়ে সব সাথে দিদি হয়ে যায় তাহলে আমাদের পিছনে যত কাতার হবে সবগুলা সোজা হবে, তো উসি জিম্মেদারিকে বারে মে সব থোড়া সা মজা করা কারণ হয় যে আমার কি জিম্মেদারি আল্লাহ নে হমে পহলে ভেজ দিয়া আল্লাহ কা শুকর হ্যায় পহলে ওয়ালো কি কিয়া জিম্মেদারি হ্যায় উসকা খুদ মজা করা কারণ হয় তো বলে যে দোস্ত এখন আমাদের সামনে এই যে আমরা প্রথম কাতার হিসেবে আমরা আসিয়া গেছি আগে এই জন্য আমাদের কি জিম্মাদারি এই সম্পর্কে অল্প সময় মজা করা হবে, মানে যেরকম শুক্রিয়া আদায় করতে হবে এমনিভাবে আমাদের জিম্মাদারিও বুঝতে হবে, যেহেতু আমরা আগে আসছি এই জন্য আমাদের জিম্মাদারি আছে, মানে যে সেই জিম্মাদারি সম্পর্কে এখন একটু মজা করা হবে, জেসে আল্লাহ কো দিন পছন্দ হে জিস তরে আল্লাহ তালা কো দিন পছন্দ হে দিন কি মেহনত করনে ওয়ালে ভি পছন্দ হে দিন পছন্দ দিন কি মেহনত পছন্দ ওর দিন কি মেহনত করনে ওয়ালে পছন্দ, তো বলে যে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে এরকম দিনকে ভালোবাসেন ঠিক এমনি দিনের মেহনত করনে ওয়ালা কেও আল্লাহ ভালোবাসেন পছন্দ করে, বলে যে আল্লাহর দরবারে দিন যেরকম পছন্দনীয় দিনের মেহনতটাও পছন্দনীয় ঠিক এমনি ভাবে দিনের মেহনত করেন ওয়ালা কেও আল্লাহ পছন্দ করে ভালোবাসে, তো দিন আল্লাহ নে আপনি পছন্দিদা বন্ধু কো দিয়া, মানে যে দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে আল্লাহ পছন্দনীয় ব্যক্তিদেরকে দান করে, ওর দিন কি মেহনত আল্লাহ নে আপনি সবচেয়ে জ্যাদা পছন্দিদা বন্ধু কো আম্বিয়া আলাইহিস সালাম কো দি, আর বলে যে দোস্ত দিনের মেহনতটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যারা আম্বিয়া আলাইহিস সালাম নবীগণ তাদেরকে আল্লাহ দিনের মেহনতটা দান করছেন, আর নবীও সবচেয়ে জায়গা আফজল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকো আল্লাহ নে সবচেয়ে জায়গা উনসে আল্লাহ নে আপনে দীন কে লিয়ে মেহনত করওয়াই মশক্কতে উনসে উঠওয়াই আর বলে যে আল্লাহ দরবারে সবচেয়ে প্রিয় নবীদের মধ্যে এলেন সাইয়্যিদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওনাদের কোনাকে দিয়ে আল্লাহ এই দিনের মেহনত করাইছেন আর এটার মধ্যে আল্লাহ রসুলের সবচেয়ে বেশি মেহনত করছেন কোরবানি আর কষ্ট বরদাস্ত করছেন এই দিনের মেহনত করতে যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হ্যায় কি আল্লাহ কে রাস্তে মে জিতনা মুঝে ডরাযা গয়া কিসি নবী কো নহীন ডরাযা গয়া সওয়া লাখ নবী কিসি নবী কো ইতনা ডরাযা নহীন গয়া জিতনা মুঝে ডরাযা গয়া ওর জিতনা মুঝে সতায়া গয়া আল্লাহ কে রাস্তে মে কিসি নবী কো নহীন সতায়া গয়া তো বলে যে দোস্ত রসুল বাদশাহ ইসলাম ফরমান এই রাস্তায় এই দিনের মেহনত করতে যাইয়া আমাকে যত ভয় দেখানো হয়েছে কোন নবীকে তো ভয় দেখানো হয় না বলে যে স্বাগত করো বলে নবী বলে যে কোন নবীকে এত ভয় দেখানো হয় নাই আর আমাকে যত কষ্ট এই রাস্তায় দেওয়া হয়েছে দিনের মেহনত করতে যাই যত কষ্ট আমি পাইছি কোন নবীকে এত কষ্ট দেওয়া হয় নাই ফির জো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতনা জ্যাদা করিব থে উনসে সবসে জ্যাদা কুরবানিয়াঁ দিলওয়াই উনসে মেহনত করওয়াই বলে দেওয়ার পরে যারা বেশি রসুলের পাক সালামের নৈকট্য লাভ করছেন তাদেরকে দিয়ে আল্লাহ কাজ করাইছেন আর কারো এরকম ভাবে কষ্ট আর এইরকম ভাবে কষ্ট আর পেরেশানি ওনারা বরদাস্ত করতে হুজুরে সবচেয়ে জায়গা করিব হজরত সাইয়্যিদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে জায়গা মশাক্কাত উঠানে ওয়ালে তকলিফে উঠানে ওয়ালে মেহনত করতে ওয়ালে আল্লাহ কে দিন কে লিয়ে হজরত সাইয়্যিদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি নৈকট্য লাভকারী রসুলের পাক সালামের হলেন সাইয়্যিদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর বলে যে ইনি সবচেয়ে বেশি এরকম এই দিনের মেহনত করছেন আর এই দিনের মেহনত করতে গিয়ে উনি সবচেয়ে বেশি কষ্ট আর মুশাক্কাত উনি বরদাস্ত করছেন দুনিয়া কি মেহনত নেই করবাই আল্লাহ নে আম্বিয়া আছে আল্লাহ তালা নে দুনিয়া কি মেহনত নেই করবাই আম্বিয়া আছে কিন্তু দুনিয়া পছন্দ নেই আল্লাহ উনসে যে মেহনত করবাই ওই মেহনত আল্লাহ কো সবসে জ্যাদা পছন্দ হয় আর উস মেহনত কে করনে ওয়ালে আল্লাহ কো পছন্দ হয় আল্লাহ নবী রবকে দিয়া দুনিয়া মেহনত করার নাই বলে যে কারণ দুনিয়ার তো কোনো মূল্যই আল্লাহর কাছে নাই তো বলে যে নবী রবকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মেহনত করেছে যেই মেহনতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সেই মেহনতটাই নবীদেরকে দিয়ে আল্লাহ করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খিলাফত কে জামানে মে এক মর্তবা কুছ লোগ আপস মে বাতে করনে লগে কে উম্মত মে হযরত ওমর কি খিলাফত কে জামানে মে कुछ लोग आपस में बातें करने लगे कि हजरत उमर उम्मत का सबसे अफजल है इनके जरिए से अल्लाह ने इस्लाम को दुनिया में फैलाया हुजूर ने इनके इस्लाम की दुआ मांगी और इनके जरिए दुनिया में इस्लाम फैला दुनिया में हजरत उमर ने सुन लिया और सबको जमा किया और जमा करके फरमाया कि अगर हजरत अबू बकर मुझे एक दिन रात की नेकियां दे दे तो मैं मेरी पूरी जिंदगी और मेरी पूरी आधे उम्र की जिंदगी की नेकियां देने तैयार हूं तो बोले जो हजरत उमर रजी अल्लाह और खिलाफत जमाना है किस लोग एकत्रित हो यार एक कथा उन्होंने बोलते छो जे उम्मत मध्य सबसे उत्तम व्यक्ति है हजरत उमर रजी अल्लाह कारण बोले जो उन्हार जमाना है इस्लाम जिंदा हुई से बोले जी इस्लाम प्रचार प्रसार हुई से हजरत उमर रजी अल्लाह उन कथा सुनार पर उनके देखाइले একত্রিত করলেন একত্রিত করে বললেন যে শুন যে হযরত আবু বকর জেলার একদিন আর এক রাত্রের এবাদত যদি উনি নেকিটা যদি উনি আমাকে দিয়ে দেন তাহলে আমি উমরের আর আমার উমরের খানদারের সমস্ত নেকি আমি দিতে তৈয়ার আছি বলে যে ওনারা বলছিল যে উমর জেলার জমানায় ইসলাম জিন্দা হয়েছে ওনার জন্য আল্লাহ রসুলের দোয়া করছেন মুসলমান হওয়ার জন্য আর ওনার এই এরপর উত্তম যদি বললে যে আমার সারা জিন্দগির এবার নেকি এবং আমার খাদ্যের নেকি ওনার এক রাতার এক দিনের নেকি বদলা দিতে তৈয়ার আছে তো পুষ্টি মানুষ পুছা কি আমি মুমিনিন ও কোন সা দিন রাত আপ তো হমেশা হুজুর কে সাথ রহে আপকে ইসলাম কি হুজুর নে দোয়া মাঙ্গি কে আল্লাহ ওমর বিন খত্তাব ইয়া ওমর বিন আশাম দোনো মে সে জো তুজে জ্যাদা পসন্দ হো উসকে জরিয়ে ইসলাম কো কুওত না আতা ফরমা आपके तो इस्लाम की हुजूर ने दुआ मांगी और ये दोनों हुजूर के वजीर थे हर वक्त दोनों हुजूर के साथ होते थे तो رات تو حضرت ابو عمر نے فرمایا کہ رات ہجرت کی, ہجرت کی رات کہ جس رات میں حضور اور حضرت ابو بکر کے علاوہ کوئی تیسرا نہیں تھا, اور دن حضور صلی اللہ علیہ وسلم کے دنیا سے رخصت ہونے کا, اس دن امت کو سنبھالنے والے حضرت ابو بکر تھے. মুসলমান বাড়ান মানে ইসলামের শক্তি পৌঁছান, তো আপনার জন্য আল্লাহ রসুলের দোয়া করছেন মুসলমান হওয়ার জন্য আল্লাহ দরবারে আপনি আপনাকে চাইছেন, আর আপনি এরকম সবসময় তো আল্লাহ রসুলের সাথে ছিলেন, ইনারা দুজন হজরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহ রসুলের ওজির ছিলেন, পরামর্শদাতা সবসময় ছিলেন. এরপরে আমার ওই রাষ্ট্রটা কোনটা আর তিনটা কোনটা, তো বলেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন রাত্র হইল ওই রাত্র যে রাত্রে আল্লাহ রসুলে হিজরত করছিলেন, সেই রাত্রে আল্লাহ রসুলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ ছিল না, উনি ছিলেন. আর বলে তিনটা হইল ওই দিন যেই দিন আল্লাহ রসুলের ইন্তেকাল হইল, সেই দিন উম্মতকে সম্ভালনে ওয়ালা উম্মতকে সামলানে ওয়ালা কেউ এই দুনিয়াতে ছিল না, একমাত্র ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন যিনি সমস্ত উম্মতকে উনি সামলাইছেন. একদিন রাত বজে দিয়ে দেয় পুরি জিন্দগি ধরে তৈরি তাহলে যে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যদি ওনার এক রাত করে এই দিনটা দিয়ে দেন আমি আমার জিন্দগির সব কামাই ওনার দিতে তৈরি আছি. আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে থে কি আগে হজরত তালহা মুঝে এক দিন কি নেকিয়া দে দে মে মে পুরি দে দে তৈরি. আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু ফরমাইতেন যে হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু যদি একদিনের নেকি আমারে দিয়া দেন তো আমি আমার পুরা জিন্দগির নেকি ওনারে দিতে তৈরি. মুসলমান বিতর বিতর হয়ে গে ও কুফার নে হামলা কিয়া হুজুর পর তীর আ রহে থে আর হযরত তালহা আপনে হাতো পর তীর ও কুলে রহে থে তীর চালাতে থে হযরত তালহা আর জব তীর আতা থা তো আপনে হাতো কো ঢাল বনা কে তীর লেতে থে উনকে হাত ছলনি হো গয়ে জেসে ছলনি মে হোজন হোতে তো বলে যে বলে মানুষে জিজ্ঞেস করলো যে তালহা রাদিয়াল্লাহু আনহু সেই দিনটা কোনটা, বলে সেই দিনটা হইল ওহুদের দিন, ওহুদের দিনে শয়তান এই কথা খবর ছড়াইল যে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, তো মুসলমানরা ঈদ হুদ হয়েই গেল. আর বলে যে কাফির আয়েশা রাসূলের মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করলো, বলে যে এই সময় কেউ ছিল না সেইখানে হযরত তালহা ছিলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তীর মারতেছিলেন, আর সেই দিক থেকে তীর আল্লাহ রাসূলের দিকে যে মারতেছিল ওনার পুরো হাত দিয়ে সব তীরকে উনি আটকাইতেছিলেন. বলে যে এরকম ভাবে উনি আটকাইছেন আর আল্লাহ রাসূলের হেফাজত করছেন যে ওনার হাতটা চালনি হয়ে গেছে, যে ওর চালনি ছিদ্র ওনার সব হাত ছিদ্র হয়ে গেছে. তো ইনসান কি জিন্দগি মে মৌকে আতে ও এক কমাই কা মৌকা হতা হ্যায় ও আল্লাহ কি তরফ সে বড়ি খৈর উসে মিল জাতি হ্যায়. তো বলে যে ভাই দোস্ত মানুষের কামাইয়ের একটা সুযোগ আছে দিন বা রাত্র এসে যায়, তো বলে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানুষের সুযোগ দেন এই সময় মানুষের বহু বাড়াই সে কামাই করতে পারে, তো এই ইজতেমা এসা হি খৈর কা মৌকা হ্যায়. মানে দোস্ত এমনি ভাবে আমাদের ইজতেমাটা আমাদের খায়ের আর কামাইয়ের একটা বিশাল সুযোগ, খৈর কা সমন্দর হে সমন্দর. বলে যে ভাই দোস্ত এটা তো বাড়াইয়ের সমুদ্র, সমুদ্র জিতনা চাহে হাসিল করো জিতনা চাহে হাসিল করো ইয়ে ওই হাজার মানে যে ভাই তিনি যা চায় কামাই করতে থাকেন কামাই করতে থাকেন, কামাইয়ের এখানে কোনো সীমা নাই সীমা নাই, যা চান তত কামাই করতে পারবেন. ইয়ে তিন দিন ये तीन दिन इज्तिमा के ये ऐसे हैं कि इसमें आदमी वो हासिल कर सकता है जो पूरे साल में नहीं मिल सकता. बोले जो दोस्तों ये तीन दिन है आप बोले जो इतने एतो कमाई करते पार में तीन चार दिन एतो कमाई करते पार में जैसे सारा बसरे हो कोई कोई माने कमाई करते पार में, जैसे सीजन होता है सीजन सीजन के दिनों में آدمی وہ کما لیتا ہے جو سال بھر میں نہیں کماتا. وہ کہتا یہ میرا سیزن ہے سیزن. وہ کھانے کی نہیں دیکھتا, وہ رات کو سونے کی نہیں دیکھتا, رات رات بھر جاگتا ہے, کھانا کھانا کھانا, کوئی توجہ نہیں اس کی طرف. کیوں کہ یہ موقع ہے, کمائی کا موقع ہے. تو بولے جی بھائی کمائی ایسے سیزن ہے, شروع کمائی سیزن موسم. تو بولے جی اس میں مانوس ایسے کمائی مجھے ویست ہے, بولے جی کھانا একবারে ঘুরিয়া যায়, খুব কাম করিয়া দেয়, বলে যে এমন কি খানা খাদ্য হয়ে যাইতেছে. এরপর সে কারণ সে বলে যে এখন আমার খামাইয়ের সিজন, এদের জন্য খানা করে খাইব, চাই খানা খাদ্যই হয়ে যাক তবু আমার খামাই করতে হবে. উসে কিছু চিজ কা খেয়াল নেই হতা, বলে যে সে কোনো জিনিসের খেয়ালই করে. তাহলে মেয়ের ও ইমতিহান সামনে ও তো কিছু চিজ কা খেয়াল নেই রেতা. তো বলে যে এরকম তালিবেলেরই যারা হয় তাদের যখন ইমতিহান পরীক্ষার সামনে আসে তো বলে যে তারা আর কোনো জিনিসের খেয়াল থাকে না, পরীক্ষার ফিকিরে সব কিছুর খেয়াল থাকতে গিয়ে চলে যায়. আগের দিন ইমতিহান নেয় রাত তো নিম্নই আসে, বলে যে আগামী দিন পরীক্ষা, তো বলে যে রাত্রে ঘুমেই আসে না, না খানে কা খেয়াল না সোনে কা খেয়াল, বলে যে না খানে তার কোনো খেয়াল আছে না ঘুমানোর কোনো ফিকির আছে তার. ও কে তাহলে আগের ইয়ে মিস হো গেয়া তো মেরা ফাল গেয়া. শুরু রোজানা দেবো কি আজকা কামায়া, বলে যে প্রত্যেক দিন আমাদের দেখতে হবে জানি আজকে কি কামাই করলাম। তুই সামনে ওয়ালে তো সব মাসা আল্লাহ মতো হচ্ছে, পিছিয়ে ওয়ালে ভি কামায়েঙ্গে নেই কামায়েঙ্গে। বলে যে ভাই দুঃখ জিনারা সামনে ওনারা তো দাওয়াতে দেওয়ার কথা শুনতেছেন আর নিচ্ছেন, জিনারা পিছনে ভাই ধরে দেখা যাচ্ছে আপনারাও কি কামাই করতে তৈরি আছেন, পিছিয়েওয়ালারাও ভাই আরো ধরে জিনারা আছেন আপনারাও তৈরি আছেন তো কামাই করতে, আর পিছিয়ে ওয়ালে বলে যে ভাই আরো ধরে যারা আছেন দেখা যাচ্ছে না, বলে যে আপনারা তো তৈরি আছেন কামাই করতে। আল্লাহ বলে যে ভাই আল্লাহ আপনার প্রত্যেককে আল্লাহ দান করো কামাই করার সুযোগ দেখবেন। ইসকে লিয়ে জো হামারি মসজিদ কি জমাতে বনি হ্যাঁ, মাশাআল্লাহ তুমি মসজিদ কি জমাতে বনি হুই হ্যাঁ, ওর মসজিদ মেহনত করতে মজবুর পর ক্যা কে মসজিদ পয়েন্ট কে মসজিদ কি পয়েন্ট উস পুরে খে পর হমি মেহনত করার কে সে ইস মেহনত কে করলে হজম কি বগর না যায়। বলতেছে ভাই দুষ্ট আমাদের কি মেহনত করতে হবে, সব ভাই ধারে সারে শুনি ভাই, বলছেন যে দুষ্ট মসজিদ আর জমা করানো হয়েছে আর তাদেরকে পয়েন্ট দেওয়া হয়েছে, সাহেব খুব পাঁচ রুপের একটা পয়েন্ট বানাইয়া তাদেরকে দেওয়া হয়েছে। তো বলে যে ভাই প্রত্যেক মসজিদ আর জমা তার পয়েন্টের উপরে এমনভাবে মেহনত করতে হবে যে এইখান থেকে কোনো এক ব্যক্তিও এই কামের আজাইমার নিয়োগ না করে যাতে ফিরে, প্রত্যেক ব্যক্তি পাক্কা নিয়োগ ফিরে এই কামের এখান থেকে ফিরে, সেই জন্য তো আমাদের প্রত্যেকের উপরে মেহনত করতে হবে। আমারা ইস্তেমা কোনো ওয়াজ নসিহত কি মজলিসে নাই হ্যাঁ, আমারা ইস্তেমা সিফ বয়ানাত ওয়াজ নসিহত কি মজলিসে নাই হ্যাঁ, হম এক মেহনত পর আনা চাহতে হ্যাঁ, উস মেহনত পর উম্মত কে এক এক ফর্দ কো হম লানা চাহতে হ্যাঁ, হম উস মেহনত পে আনা চাহতে হ্যাঁ, উম্মত কে এক এক ফর্দ কো হম উস মেহনত পর লানা চাহতে হ্যাঁ। তো বলে যে ভাই দোস্ত আমাদের ইস্তেমাটা শুধু ওয়াজ আর নসিহতের মতো বসবে এই মতো না, ইস্তেমা না বলে যে শুধু এখানে বয়ানি হয়ে গেল আর শুধু আর বয়ানি হইল এরকম না, বলকে ভাই দোস্ত এখানে যা হবে মেহনত সেটা আমরা একটা প্রত্যেক ভাই নিজেরা আমরা একটা মেহনতের উপরে ওঠার জন্য চাচ্ছি, এমনি ভাবে উম্মতের প্রত্যেক ব্যক্তিকে ওই মেহনতের উপরে উঠাইবার জন্য আমরা মেহনত করতে দিচ্ছি এই ইস্তেমাটা। আজ উম্মত উস মেহনত কো ভুল রই হ্যায়, বলে যে দোস্ত যে মেহনত আজকে ওই মেহনতটা উম্মত ভুলিয়ে গেছে, কবি খেয়াল নেই আতা কি এই মেহনত আমার জিম্মে হ্যায়, বলে যে দোস্ত ভুলছি তো ভুলছি আমাদের ধারণাই আছে না যে একটা মেহনত এটা আমাদের, বলে যে ধারণার বাইরে চলে গেছে আমাদের মেহনত, বাংলা ইতিহাস তার মেহনত হলে আগে সমাজতে যে ওই উম্মত রাস্তা খো গই, বলে যে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতে যে উম্মত এই রাস্তা ভুলি না গেছে, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ ফরমাইতে যে ইস মেহনত কা ছোড় দেনা উম্মত কা ইতনা বড়া জুর্ম হ্যায় কি জিসকি বিনা পর তমাম জরাইম দুনিয়া মে উজুদ মে আয়ে, ইস মেহনত কা ছোড় দেনা উম্মত কা সবসে বড়া জুর্ম হ্যায়, ইতনা বড়া জুর্ম হ্যায় কি ইস মেহনত কে ছোড়নে কি ওজহ সে দুনিয়া মে তমাম জরাইম উজুদ মে আয়ে। বলে যে হযরত মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এই উম্মতে এই মেহনতকে সারিয়ে দেওয়া এটা এত বড় অন্যায়, বলে যে এই মেহনতকে সারা এটা এত বড় অন্যায় যে এই কারণে এই দুনিয়াতে সমস্ত অন্যায় চালু হয়েছে, এই মেহনত সরিয়ে দেওয়া এত বড় অন্যায় যার কারণে দুনিয়াতে সমস্ত অন্যায় কাজ চালু হয়েছে। যদি আপনি রাস্তা ভুলে তো হয়রান পরেশান ভটকতা ফিরতা হ্যায় কেউ রাস্তা ভুল গিয়া হয়রান পরেশান ভটকতা হ্যায়, আজ দুনিয়া হয়রান পরেশান ভটক রই হ্যায় কেউ কে রাস্তা ভুল গে কেউ রাস্তা ভুল গে কে সম্বন্ধে মেহনত ছোড় দিয়ে, বলে যে ভাই দোস্ত যেমন এক ব্যক্তি রাস্তা হারাই রাস্তা হারাইয়া সে এদিকে সেদিকে পরেশান হয়ে পড়তে থাকে, বলে যে লোকটা পরেশান, বলে যে ঠিক আজকে সারা পৃথিবী পরেশান, কারণ বলে যে যখন উম্মতে মেহনত ভুলিয়ে গেছি তো সারা দুনিয়া পরেশান হয়ে এদেরকে সেদিকে চলতেছে আর ছোটাছুটি করতেছে পরেশান হইতেছে এই একমাত্র কারণ হয়ে রয়েছে, সারা দুনিয়া হয়রান পরেশান হয়, মানে যে সমগ্র পৃথিবী তো আজকে হয়রান পরেশান হইতেছে আর রাস্তা সমঝমে নিয়ে আ রা হ্যাঁ, বলে যে রাস্তা ভুলে আসতেছে না, এই সমস্ত রাস্তা দিয়ে বসে আছে। দেখো ভাই এর কথা শোনাতে হবে, ঘর কে বড়ে থে হাজি সাহ তো জমাতে কে লগে কে ভাই মোজানা পাঁচ নমাজে পড়তা হ রমজান মে হিসাব করকে জকাত দেতা হুম ওর রোজে ভি পুরে রাখতা হুম ওর হজ ভি কিয়া হ্যা। আব ওর তুম কে চাহতে হো মেরে সে তুম তবলিগ বালোকে ওর তুম তবলিগ বালে ওর কে চাহতে হো পাঁচ নমাজে পড়তা হুম রমজানকে রোজে রাখতা হুম হিসাব করকে জকাত দেতা হুম হজ ভি কিয়া উমরা ভি কিয়া তো তুম লোগো কো মেরে পাশ কে কাম হ্যা জমাতে চক্কর মে আোলে জমাতে রোজানা মেহনত করে রোজানা মেহনতি দেবে যাইতে যাইতে ঘরে যে পৌঁছল বলেন যে যাই ওই ঘরের যিনি জিম্মাদার বা মুরব্বী উনারা ওনার সাথে ওনারা দেখা করলো উনি হাজির সাথে কথা বলতে গেছে তৈরি বলে যে ভাই আমি তো রোজানা পাঁচক পুরো মাস করি ঠিক এমনি ভাবে আমি রমজান আসলে রোজা তিন দিন পুরা রোজাও রাখি হিসাব করে আমি দেখা করতেই আর আবার হজও করছি এখন তোমরা আমার সাথে যে আসবো রাষ্ট্র করতে তোমরা কি চাও আমার দ্বারা এরপরে আর আমার কি বাকি রইল তোমাদের আমার সাথে আসিয়া আমার থেকে তোমরা কি চাচ্ছ আমি নমাজও করি পাঁচকদের রোজাও রাখি যথাত হিসাব করে দিই হজও করছি এরপরে আর কি আমার বাকি রইল বলে যে হল জমা করে ফেলবে মানে ওনারা এই তোমাদের সময় রয়েছে এই লোকে আমরা কি বলবো তো জমা করার কাছে আছে হজরত হাজি সাহ জরা তোমারে বচ্চো সে হম বাত করলে ইনকো বলো ইনকো সমঝো ইনকো দিন বলো আর এখন শুনো ইনকি বাত শুনো মলি সাহ কি বাত শুনো তো বলে যে এখন জমা করে দেখো যে এই লোকের আমরা আর কি বলতে পারি ওনারা বললো যে আজি সাহ আপনি একটু আপনার বাচ্চাদেরকে একটু ডাকে আনেন ওনাদের সাথে আমি একটু কথা আমরা একটু কথা বলি বলে যে হ্যাঁ জরুর এদের সাথে আপনারা কথা বলে বাচ্চাদের ডাকলো যে তোরা এদিকে আস এই পলিটি সাহের কথা এই পলিটি সাহের কথা শুন বাচ্চে উনকে বাচ্চে মানে এরকম সফটওয়্যার পড় রে ইঞ্জিনিয়ার তো বলে যে বাচ্চা ছেলে তো ওনারই কিন্তু বলে যে ওনারা ওই পোশাক পড়া ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার যাদেরকে আসছে তো জব জমাত নে উনসে বাত কি তো ও চার লড়কে ইঞ্জিনিয়ারিং পড় রে ও ये कहते हैं कि हमें जो नजर आता है हम उस पर यकीन करते हैं जो नजर नहीं आता हम उस पर यकीन नहीं करते हां वो इंग्लिश से नीचे बोलने तैयार नहीं वो समझे कि ये मस्जिद के कोई मौजूद साहब इमाम साहब होंगे चंदा मांगने आए होंगे तो कहने लगे कि सी आई बिलीव इन व्हाट आई सी एंड आई डोंट बिलीव इन व्हाट आई डोंट सी आई बिलीव इन व्हाट आई सी एंड आई डोंट बिलीव इन व्हाट आई डोंट सी अब बोलो ईमान कहां रहा ईमान तो सारा गायब है ईमान तो सारा गायब है और कहते हैं जो नजर में आता मैं उसे मानता नहीं মসজিদের মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবই হবে তাদের পোশাক এটাই দেখছে আর ওনারা করে যেহেতু ইঞ্জিনিয়ারিং এখন এনারা আর ওই ভাষায় কথা বলতে পারছে না এরা ইংলিশে বলে কথা বলতেছে যে দেখো আমরা যা দেখি সেটাকেই আমরা মানি বিশ্বাস করি যেটা দেখি না এটা আমরা মানি না তো বলে যে ভাই দোস্ত এই কথা তারা ইংলিশে বলছে ওদেরকে বোঝাচ্ছে যে আমরা যা দেখি চোখ আমরা দৃষ্টিতে যা আছে সেটাই আমরা মানি বিশ্বাস করি যেটা দৃষ্টিতে আমরা দেখতে পাই না সেটা আমরা বিশ্বাসই করি না এখন বলে যে ইমান করলে সব গাইবের উপরে একদিন করা মানা তো বলেন এদের কোনো ইমান আর আছে ইমান তো সারা গাইবে আমন তো বিল্লাহি আল্লাহ গাইব মে ও মালাইকা কি ملائکہ غیب میں ہے, وہ کتب ہی کتابوں کو اترتے ہوئے ہم نے دیکھا ہے, وہ غیب میں ہے. وہ رسول ہی سارے رسول غیب میں ہیں, کسی کو دیکھا ہم نے رسولوں کو؟ یوم الاخر آخرت کریم کس نے دیکھا؟ غیب میں ہے. بلخط خیری و شرری من اللہ تعالی, تقدیر غیب میں ہے. والباس بعد الموت, مرنے کے بعد اٹھیں گے, وہ تو مرنے کے بعد اٹھیں گے نا, ابھی تو مرے ہی نہیں, اٹھنا کہاں لے گا؟ یہ پروجیکٹ کیا ہے, سویڈن میں یہ پروجیکٹ کیا ہے, وہ سن کے ایک دم ٹیمپر ڈاؤن ہو گیا. بڑے جلدی بول رہا جی کاسٹ کر سکے سے بولے ابھی امریکہ سے ابھی انجینئر امریکہ سے پروجیکٹ کام کرے آتی اور ہوئے دن مجھے ابھی سے پروجیکٹ کام کرے ابھی آتی بولے جہاں ایک دم کوئی سے تو بولے جی شادی تک ٹیمپر پر نہیں چلا گیا انگلش بولنے والا. میں یہ بتانا چاہ رہا ہوں کہ آدمی مطمئن ہے اپنی دینداری پر کہ میں تو دیندار ہوں, اور محنت کے چھوٹنے کی وجہ سے گھر میں بے دوری آ رہی ہے, نسلوں میں بے دوری آ رہی ہے. کیوں؟ محنت چھوٹ گئی. تمہارا یوسف صاحب رحمۃ اللہ علیہ کے بعد کہ سارے جرائم دنیا میں وجود میں آئے ہیں اس محنت کے چھوٹنے کی وجہ سے. تو میں نے جب آئی اس کو نیچے تک مہاراشٹر تک دینداری میں سے بالکل ایک پیرا ہم ہم گشت میں جاتے ہیں ایک گھنٹہ گشت کرتے ہیں, ایک گھنٹہ گشت کر کے کتنے آدمیوں کو لاتے ہیں مسجد میں نقد. بڑے جی دوست آپ جائی گاشتے یہ جو حکومت گاشتے میں جائے ایک گھنٹہ گاشتے بولنا کوئی میں نو گاشت آنتے بڑی مسجد ہے. دس آدمیوں کی جماعت ایک گھنٹہ گشت کر کے کتنے آدمیوں کو مسجد میں لاتی ہے. بڑے جی دوست نے جماعت کر رہی ہے حکومت گاشتے کے لئے ایک گھنٹہ گاشتے میں بھائی آپ کوئی مانس کے مسجد میں نظر آتے بھائی کتنے آدمی آتے ہیں بھائی ویوستھا تو ہے نہیں بولے بولے بھائی کوئی دن آتے بھائی پانچ سات آدمی آتے اور یہاں آدمی اللہ کتنوں کو بھیج رہا ہے. آج بڑے جی بھائی کہہ رہے اللہ کو تو مانوس پڑھائی دیچے تمہارے مسجدوں کے کتنے ساتھی آ رہے ہیں. بڑے جی آپ نے مسجد کو تو ساتھی کہنے سے حاضر ہے جو کبھی آتے نہیں تھے وہ بھی آ رہے ہیں. بڑے جی کبھی بھی راستے میں مسجد ہے مرد میں سیوا سیکھے کے راستے جو ہمارے بھائی سنتے ہیں تو وہ بھی آ رہے ہیں. جہاں ہمارے کتے سنتے تو یہ اچھی رہنا یہ ہم لوگ کے راستے جہاں بھی اس گلی سے آ رہے ہیں اس گلی سے نکل جاتے تھے. جماعت راستے راستے سے دیکھا سے وہ راستے سے چلے تھے وہ بھی آ رہے ہیں. میں نے یہ ہم رکو کے راستے سے کی نا تو ان کو کون مل جائے تو ایس کے کیا پڑے گی بھائی. لیکن بھائی ہمارا معاملہ یہ ہے کہ پہلے تو ہم گھر گھر جاتے تھے کہ ہماری بات سنیں. ہم طالب تھے وہ طالب نہیں تھے وہ نہیں چاہتے تھے. جب ہم ان کے پاس جاتے تھے تو ہم چاہتے تھے یہ سنیں ہم طالب وہ طالب نہیں تھے. اب وہ طالب ہے اور ہم غافل ہیں. بڑے جی بھائی یہ جی بلا سنو یہ گھر آ کر دیکھتا اور جس کے تیار کرے سنو تو ہم آپ کا طالب چلا اور مجھے کچھ دولت چلو نہ آگرہ چلو نا آپ مجھے دولت چلا جی کی کوئی لوگ چاہتے ہیں کتا شنے آج کے سے طالب ہوئے سے کہنے آسے اے ہوت آپ کا ہوئے گیسی غافل آج کے تیار مجھے دولت ہوئے رہے سے کہ آپ نے ادھر تھی کہ غافل ہوئے گا ہم انہیں بھول گئے تھے. بڑے جی ہم نے بھولے گئے تھے اجتماع میں لا کے ایسے چھوڑ دیتے ہیں جیسے پانچ جیسے مسجد کو سانس پانی میں چھوڑ دیا. بڑے جی اجتماع دیں گے تاکہ ہم نے امام صحیح دینا یہی دیکھو پانچ دن ہوتے ہی آپ پانی کو دینا صحیح دینا. لوگ کہتے ہیں جب اجتماع میں گئے تب ساتھ آئے دعا کے بعد جب پھر بس میں بیٹھے تب ملے. بڑے جی مارو سے بولے اپنی اپنی مسجد کے ساتھیوں کو ساتھ لے کر ٹھہرو. بڑے جو ہے جو ہمارا ہر بچے کے اپنا مسجد ساتھی در کے لیے ایکشن تھا اسی لیے مسجد کے پوائنٹ ہیں. مسجد اور پوائنٹ بنا رہا ہے تاکہ تمہاری مسجد کی جماعت ایک ساتھ ٹھہرے. بڑے جاتے ہیں اپنا مسجد ساتھی در کے اپنا ایک ایکشن تھکتے بات ایکشن تھکتے بات جب آپ ایک ساتھ ٹھہرو گے آپ ان سب کو پہچانتے ہیں بھائی ہماری مسجد کے ساتھی ہیں اس میں کون عالم ہے اس میں کون ہمارے محلے کا ذمہ دار ہے کون مسجد کی کمیٹی کا ممبر ہے کس کی کیا نوعیت ہے آپ ان کو جانتے ہیں آپ ان کے اعتبار سے ان کے ساتھ معاملہ کر سکتے ہیں. تو بولے بھائی جس کو تھک رہے تو آپ نے کہا تھا آپ نے مسجد شادی سب کے آتے جا رہے تو سے آپ نے ساتھ آج میں کیا کہ ناری کیا ہمارے محلہ سونٹر صاحب کیا بڑے کمیڈی لوگ بڑے جو بچے کے نوعیت بچے کے کون کون ہے کیونکہ لوگ سے آتے جا رہے تھوڑا ہم نے تعلیم کے پولیس پر آنے والا شاد ہم تھوڑا سا ان کی طرف توجہ کرنا ان کے لگنے کا ذریعہ بن جاتا ہے. بڑے جی دوستوں اور کچھ بھی آنا والے تو خیال کر لیں گے ایشو رکے پہلے کوئی آپ نے تو خیال کر لیں انہوں نے چھوڑے آئے کر لیں گیتے ہی تک ٹوک لیے لگا پاتم ہم ذرا سا ان کی کوئی ضرورت پوری کر دینا وہ ان کے تبلیغ میں لگنے کا ذریعہ بن جاتا ہے. بولے جی سمے تو سر کو میں کوئی ضرورت پورا کر دیتے آپ نے حدیث شریف میں آتا ہے کہ ایک مسلمان اپنے دوسرے مسلمان بھائی کے لیے بستر بچھا دیتا ہے اپنا اللہ اس پر اس کی مغفرت کر دیتا ہے. پہلے جو میں حدیث شریف میں بتاتے ہیں جب ہم کو مسلمان بھائی ہوتے مسلمان بھائی ہوتے تو بستر بچھایا دے چادر سے بچھایا دے شنر مت بوسو اللہ تعالی سب پورا معاف کرے. ہمارا ایک بھائی آیا ہے اس کے لیے جگہ نہیں ہے دونوں طرف تکے تکے ادھر ادھر ہو کے جس کے لیے ہم نے جگہ بنا دی یہ اس کے لیے جگہ بنا دینا اس کے لگنے کا ذریعہ بن جاتا ہے. بڑے جو بھائی ہمارے بھائی ایسے کیا کر دے رہا ہم سے نہ بھائی دیکھیے لوگ سوریا تو ہم کو سوریا پہلے مجھے ہمیں سجا دیا دلا সে তবলিগে লাগার মাধ্যম হয়ে গেল। যাতে বস মে ট্রেন মে কোই পেচা আর আয়া তো দোনো কেতে এসে কে ভাই জরা জরা উধর হো ভাই জরা ইধর হো আজো ভাই আজো জগা হে জগা বন জাতি হে মানে যে রকম বাসে আর রেলের মধ্যে পরিচিত লোক আসে পেছনে আর কোনো বলে ভাই তুই একটু দিকে সরো আমি একটু সরি এই বাইরে তুই জায়গা দিয়ে দিই বলে যে ভাই আসে মধ্যে হন বসিয়ে দা বলে যে জায়গা হয়ে যায় আর জিসকো নেই চাতে তো ওর যারা ফেলে যাতে যারা তুমি ফেল যাও তো বলে যে ভাই তো যারা এখান জায়গা দিতে থাকছে না বলে এরকম দেখলে পাশে বলার বলে ভাই তুমি একটু ভালো করে বসো হে বড় করে বসে আর কারো বড় করে বসায় যাতে এখানে সে আর বসতেই না পারে তো জায়গা বানানো কি জায়গা খেয়ে না বলে যে ভাই আমরা কি জায়গা বানাই দিব না জায়গা তো হোক করবো কোনটা করবো আনে ভালো কোনো লে না এই জন্য বলে যে দোষ আনে ওনাদেরকে আমাদের নিতে হবে যার আনে ওলা ইয়ে সবচেয়ে হর আনে ওলা ইহা ইয়ে সবচেয়ে মেরে আনে সে খুশ হবে বলে যে ভাই প্রত্যেক ব্যক্তি যারা এখানে আসবে সে যাতে এই কথাটা বুঝে যে আমি আসার দ্বারা ওনারা খুশি হয়েছে আনন্দিত হয়েছে সমঝ মে আহ یہ اچھا کام ہے, یہ کام کرنا چاہیے, بیان سے یہ ذہن بنتا ہے. لیکن وہ خود ارادہ کرے کہ میں اس کے لیے 4 مہینے دوں گا, اللہ کے راستے میں جاؤں گا, وہ اندر سے نکلتا نہیں. شیطان ارادے کو دباتا ہے, شیطان جو ہے جب آدمی کے اندر ارادہ آتا ہے تو اسے دباتا ہے, کہتا ہے ٹھیک ہے پھر دل میں رکھ اسے مت بول. تو میں نے بھائی دوست بیان جو ہوتا ہے فرماتے ہیں کہ جب آدمی کے اندر کوئی خیر کا ارادہ پیدا ہوتا ہے تو شیطان اس ارادے کو ظاہر نہیں ہونے دیتا, کہتا ہے اسے ظاہر مت کر. حضور صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ تمہارے دل میں کوئی خیر کا ارادہ ہے تو ظاہر کر دو کہ میرا یہ ارادہ ہے, یہ حضور فرماتے ہیں. تو آپ بیان سے اس کے سمجھ میں تو آیا کہ یہ کام کرنا چاہیے, لیکن وہ کہے اپنا ارادہ نہیں ظاہر کرتا. جب آپ اس سے پوچھو گے, جب وہ کہے گا, اس سے کہلواؤ, جب وہ کہے گا تب جا کے اس کا ارادہ بنے گا. ورنہ یہ خیال ہے, ٹھیک ہے جہاں پہ جاؤں گا, یہ خیال ہے, خیال آتا ہے چلا جاتا ہے. جب آدمی ارادہ اپنا ظاہر کرتا ہے پھر وہ ارادہ بنتا ہے. تو میں حدیث شریف میں مجھے آتے ہیں رسول پاک علیہ السلام فرما یہ جہاں سارے شریف کو دیکھو تو بالائی دینے مجھے آتے بولے جو بالائی آشر کرے شیطان محنت کرے اور بولے جی تمہارے بھیتر رکھو پرکاش کریو پرکاش کریو হালকা লাগাইয়া এরকম প্রত্যেকের সাথে কথা বলবো আর এর থেকে আলাদা নিব. جو تیار ہو جائیں ان کی جماعت بناؤ. بولے جی جنہیں تیار ہے گلو نماز, بولے جی انہوں نے ہمیں جماعت بنائی دی. تشکیل والوں سے بات کر کے ان کو مناسب جماعتوں میں جوڑو, ان کا رخ دیکھو. بولے جی بھائی دوستو تشکیل والا سطح کتھا بولیا بولے سر جگہ کھلیا پورا دن جماعت بنائی دو اور پورا سیٹ جماعت بنائی دو. اس طرح دو دن نقد تیار کرنے کی محنت کرنا ہے. بولے جی بھائی دوستو یہ رقم والے ہمارے دو دن نقد بائن کر محنت کرتے ہیں سنیچر کی رات تک. بولے جی بھائی دوستو اپنا شنیوار رات کو سب کو ہمارے یہ محنت سے چھوڑ نقد اللہ کے راستے میں نکلنے کے لیے ایک ایک کو تیار کرنا. بولے جی دوستو اپنا کی کرو بولے جی ایک ایک ویکتی روپئے محنت کر دو ایک نقد بائن کر دوسرے جماعتوں میں جوڑنا. ہاں ایک بڑے جماعت بنائی بتا دیں والوں سے تشکیل والوں سے مل کر اس کی مناسب جماعت پہ جوڑ کر اس کا روح بنوا دیں. بولے جی تشکیل والا سطح ملیا بولے جی جماعت مناسب جماعت بنائی بو ایر بڑے جماعت بنائی پورا سیپ روکے ہوتا دیکھ کے پڑھائی تھا اس کے روانہ ہونے تک اس کی فکر رکھنا. جب تو سمجھ بچے تو انہوں نے جماعت کا روک سکتا ہوئی تھے تو سمجھ بچے تو آگرہ ہمارے خیال رکھتا ہوں ان کے روانہ ہونے تک ان کا فکر رکھنا. ہندی والے جب تو سمجھ بچے تو جمع کر نہ رخصت ہوئی تھے تو سمجھ بچے تو آگرہ ہمارے دے فکر رکھتے ہیں. یہ بھی اس مسجد کی جماعت کا کام ہے. بولے جی بھائی دوست یہ تو ہمارے مسجد والی جماعت کی ذمہ داری استقبال ان کو ٹھہرانا ان کی خدمت کرنا ان کو اللہ کے راستے میں نکلنے کے لیے تیار کرنا ان کی مناسب جماعتیں بنانا. بولے جی بھائی دوست یہ جن ایک مسجد والی جماعت استقبال کر دے انہوں کے جانا کھڑی دیبے انہوں نے خدمت کر دے ایسے بعد انہوں نے حاجت پورا کرا ساتھ ساتھ انہوں نے تشکیل کر دے تشکیل کرائیے انہوں نے مناسب جماعتیں جڑ دیں اور انہوں نے رخصت کرا پر یہ فکر مدد انہوں نے تھک. یہ نقد تشکیل اتوار کی رات تک کرنا. بولے جی بھائی دوستو اب اتوار کی تو دعا ہے جی دوستو بولے جی محنت کا ہمارے شنیوار تین گت رات کو پچھتا یہ محنت کا ہمارے چلے جاتے نقد باہر کرا محنت کرتے ہیں. اب سنیچر کی نقد تشکیل کے بعد یہ آج سے شروع کریں گے اور سنیچر کے عشاء تک یہ نقد تشکیلیں کریں گے. بولے جی بھائی آج کے دن شروع ہو گئے ایسے بھی شنی بار دن کو رات کو ایسا نماز پنجم تو ہمارے نقد باہر کروائے محنت چلتے تھے. اب سنیچر کی نقد تشکیلوں کے بعد شروع سے یہ کہنا کہ اچھا بھائی جن کے ارادے ابھی تک نہیں ہوئے ان سے یہ کہنا کہ اچھا بھائی دیکھو جانا تو چاہیے تھا ہمیں نقد لیکن کسی مجبوری سے آپ نہیں جا رہے ہو تو کب جاؤ گے چار مہینے کب لگاؤ گے. بولے جی بھائی شنیوار دن تو راتے ایسا بچے تو نقد پہ لیں ایر پورے کی ہو بولے جی ایر پورے جانا رہی لو ایسا دن روپئے ہمارے پتی روپئے یہ حیرت کا ہو بھائی ہم تو نقد آنے لے تو پڑتے تھے نا ٹھیک ہے آپ نے پہنچ جا دیں یہ کرنا فرنیچر کی مغرب کے بیان کے بعد نقد تشکیل کے بعد. بولے جی بھائی کام تو بہت شروع کر دو بولے جی سنی بھائی مغربر پورے پڑان ہو گئے پیانے پورے تشکیل ہو گئے ایئر پورٹ کی ہمارے ہی محنت شروع ہو کہ بھائی پندرہ دن بعد مہینہ بعد کب جاؤ گے دو مہینے بعد ہر ایک سے کچھ نہ کچھ ارادہ کراؤ. بولے جی بھائی اپنی مسجد کی جماعت کے ساتھ جڑ کر مقام کی محنت کے ارادے کرو. بولے جی شیطان مسجد اور جماعت سے نشیا ملیا شیطان مقامی محنت کرے شرجے میں تاکہ تیار کرے ہمارے اجتماع میں آنے کے بعد یہاں سے کوئی بھی دین کی محنت کا ارادہ کیے بغیر نہ جائے. بولے جی دوست ہمارے پریوارے محنت کرتے ہوتے ہمارے اجتماع میں جانا اسے حاضر ہوئی لو ایک ویکتی ہو جاتے کنو نہ کنو نیت نہ کریا پھرے بلکہ پرتیکٹا ویکتی نیت بجنیا جائے جی گرو در جانا گرو در جائے سے کام کر دے ادھر نیت دیا جائے کہ ہم محنت ہمارے کرتے ہیں. ایک آدمی ہمارے اجتماع میں آیا اور یہاں سے دین کا کام کرنے کا ارادہ کیے بغیر چلا گیا تو یہ ہماری محنت کی کمی ہے یہ ہماری محنت ناقص ہے. مجھے دوستوں ایک دن دی گلے اجتماع سے حاضر ہوئے ہو اور دیگر محنت کو আসার পরে সে দিনের মেহরতে নিয়োগ করলো না, তো সেই লোকটা কোথায় যাইয়ে দিনের মেহরতে নিয়োগ করল? উসনে আগে নেই কিনা তো ইয়ে উসকি কমি নেই, ইয়ে আমারই মেহনত কি কমি হ্যায়। মানে যে দোস্ত সেই লোকেদের নিয়োগ করলো না, সেটা তার কোনো দুর্বলতা না, সেটা আমাদেরই দুর্বলতা, আমাদেরই কমজোরি। পাহাড়ের উপরে উঠলাম, পাহাড়ে উঠা, পাহাড়ে উঠে সেটা না মুজাহিদারা মুজাহিদা দেখছেই যে আমার দিন লাগে না আমলের মধ্যে, এরপরও আমি আমলের মধ্যে জড়ে আছি, আমলের মধ্যে শরীক হচ্ছি, মানে যে এটাই হইলো আমার মুজাহিদা। বসে আল্লাহ হুকুম সমস্তে পড়া যাবে না, মানে যেটা আমার আল্লাহর হুকুম জানিয়া এই একিনের সাথে এই হুকুম আমরা জুড়ব পুরা করবো, দিল নেই লাগ রা হ্যাঁ আল্লাহ হুকুম সমস্তে পুরা কর রা হ্যাঁ, মানে যে ভাই দোস্ত দিন তো রাখতেছে না, এরপর আল্লাহর হুকুম জানিয়া সে এটাকে পুরা করতেছে, ইয়ে মানে যা মুজাহিদা, মানে যে দোস্ত এটাই মুজাহিদা। ও উস পর ফির আল্লাহ রাস্তা খুলে দেগা, মানে দেওয়ার পরে এটার উপরেই আল্লাহ তার সামনে রাস্তা খুলিয়ে দিবে। হ্যাঁ মুজাহিদের পর কেমন মিলতা হয় বলো ভাই, মানে মুজাহিদের উপরে কি পাওয়া যায় ভাই, হিদায়ত আল্লাহ রাস্তা খুলে দেগা, মানে যে দোস্ত মুজাহিদের উপরে আল্লাহ হেদায়ত দান করে আল্লাহ রাস্তা খুলিয়ে দিবে, রাস্তা পাই দেব। তো এতে আপনি বিমারি কা ইলাজ সমস্ত লাগে না আমল নেই, মানে যে এতে হবে আমার রোগের চিকিৎসা মনে করে আমরা এই আমলের মধ্যে রাখবো। লোক পুজতে ইস্তেমাদের প্রোগ্রাম কে হয়, মানে দোস্ত মানুষে জিজ্ঞাসা করে ইস্তেমাদে আপনাদের প্রোগ্রামটা কি, কাপ প্রোগ্রাম হওয়া কোন সময় কোন প্রোগ্রাম হবে, আমার প্রোগ্রাম 24 ঘন্টা দেয়, মানে দোস্ত আমাদের প্রোগ্রামটা তো 36 ঘন্টারই, ইস্তেমায় আমার যে ফাইল হয়ে যাও তো ইনফারে দিয়ে বলতো, মানে ইস্তেমায় আমার শেষ হয়ে গেল বলে যে এখন আমরা ইনফারা দিয়ে আমার লাগিয়ে দেবো, আমারও তো 24 ঘন্টার প্রোগ্রাম, মেহনত করো এই তো বেশি মেহনত করো করছে, মেহনত করছে করছে ক্লান্ত হয়ে যাও, যার উপরে আল্লাহর রহম আসিয়া যায়। এর তো বেশি মেহনত করছি, করতে করতে আপনার ক্লান্ত হয়ে গেছি, এটা দেখে আল্লাহ পাকের রহম আসিয়া গেছে। যখন আল্লাহর রহম আসবে, আর রহমত আসবে, সেটাই এই কাম হবে, এই আল্লাহর রহমত দ্বারা আমাদের কাম হয়ে যাবে। তো নিয়ত করো ইনশাআল্লাহ, আপনি লেকর দোয়া তক এসি মেহনত করেন, এসি মেহনত করেন কে আল্লাহ কো হমারে উপর রহম আ যায়। বলে যে আমরা এই কথা নিয়ত করি যে আমরা এখন থেকে দোয়া করবো, এইভাবে মেহনত করবো, এইভাবে সব মেহনত করবো, যার উপরে আল্লাহ রহম আ যায়, কেউ রহম কাম যায়। বলে এর পরে ওই রহমই আল্লাহ রহমতে সেই কাম করছে, আল্লাহ আল্লাহ দোয়া করবো। বলে এর পরে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমারা রূপটি আপনি তরফ ফের দে, আমার মজমে কা রূপটি আপনি তরফ ফের দে। এইগুলো দোয়া করতেই বলছে আল্লাহ মেহরবানি করে আমাদের রূপ আপনার দিকে ফিরান, এবং পুরা মজমা ইস্তেমাতে যারা আসবে সবের রূপকে আল্লাহ আপনার দিকে ফিরে দে। আসল মশলা রূপ সহি করবে না হে, বলে যে আসল মশলা তো এলো, সমস্যা তো এলো যে আল্লাহর দিকে কি করতে হবে ফিরা, আর আর ইনসানো কা রূপ বিগড়া হওয়া হয়। বলে যে ভাই দুষ্ট আজকে মানুষের রূপটা বিগড়িয়ে গেছে, সবটা রূপ দুনিয়ার কি তরফে, বলে যে সবের রূপ দুনিয়ার দিকে যাতে আখরত কি তরফ, মানে যে আমরা চাচ্ছি যাতে আমাদের রূপটা আখরতের দিকে ফিরে, রূপ মহমুদ কি তরফে। বলে যে দুষ্ট আজকে আমাদের রূপ বলে যে হইল মখলুকের দিকে, সারা দুনিয়া মখলুক কি তরফে দাঁড়িয়ে, সমগ্র পৃথিবী মখলুকের দিকে যাচ্ছে, আমাদের রূপটা খালিকের দিকে ফিরে, সারা দুনিয়া দুনিয়া কি তরফ যা রই রূপ আখরত কি তরফ ফেরনা চাচ্ছে। বলে যে সমগ্র দুনিয়া দুনিয়ার দিকে যাচ্ছে, আমরা চাচ্ছি মানুষের রূপটা আখরতের দিকে যা, অসৎকার মাল পত্র আমার কিন্তু রূপ ফেরনা চাচ্ছে। বলে যে দুষ্ট সবের রূপটাই হইল, কি করে মাল জমা করা যায়, মানে যে আমরা চাচ্ছি কি করে আমাদের রূপটা আমলের দিকে ফিরে, তো আমার কাম ওই আমার এই আমার ইয়ে মেহনত এই রূপ ফেরবে কি মেহনত দুষ্ট, এই জন্য আমাদের এই মেহনতটা রূপকে পরিবর্তন করার মেহনত, রূপ সহি হয়ে আল্লাহ কি তরফ সে দেব কা দরওয়াজা তো খোলা হুয়া হ্যায়। বলে যে ভাই যখন আমাদের রূপ সহি হয়ে যাবে তো গানের দরজা তো আল্লাহ সবসময় খোলাই, ও তো 24 ঘন্টা খোলা হুয়া হ্যায়। বলে যে আল্লাহ দান করেছে, আল্লাহ গানের দরজা 24টা ঘন্টা খোলা, দিল কারো আল্লাহ কি তরফ হয়ে যায়। বলে যে দুষ্ট আমাদের দিলটা আল্লাহর দিকে হয়ে যায়, ও সমান্তর ও সিপি হতি সিপি কাকে না আপু जिसमें मोती बनता है, साबुन साबुन जीरो। तो अल्लाह की रहमत की बारिश होती है, और जब अल्लाह की रहमत की बारिश होती है तो जिस सीपी का मुंह खुल गया और वो रहमत का खतरा अंदर चला गया वो क्या बनता है, क्या बनता है भाई, मोती मोती। जिसका रुख सही हो गया और रहमत का खतरा उसके अंदर चला गया वो बना मोती, और जिसका रुख पलट गया वो खतरा अंदर नहीं गया वो बना कीड़ा, उसके अंदर क्या बना कीड़ा। जिसका मुंह बंद हो गया या जिसका मुंह जिसका रुख बदल पलट गया रहमत का खतरा उसमें नहीं गया और उसमें भी बनता है, उसमें भी बनता है, क्या बनता है कीड़ा बनता है कीड़ा। और जिसका रुख सही हो गया और रहमत का खतरा अंदर चला गया वो बन गया मोती। তো বলে যে ভাই সমুদ্রের মধ্যে যে ঝিল হয়, বলে যে ওটার মধ্যে বলে যে রূপটা সই থাকে, মানে কি তার মুখটা খোলা ছিল আর আল্লাহ রহমতের বৃষ্টি দেয় তার ভিতরে পড়ছে, বলে যে এটার দ্বারা তার ভিতরে বলে যে মূর্তি হয় মূর্তি বলে। আর বলে যে ঝিনুকের মুখ উল্টানো ছিল ঝিনুকের দিকে ছিল, অথবা অন্যদিকে তার মুখ খোলা ছিল রহমতের বৃষ্টি তার মধ্যে পড়ে নাই, বলে যে দুষ্ট এটার ভিতরে আর মূর্তি পড়ে না। বলে যে এটার ভিতরে কি বলে ভাই, বলে যে কিরা বলে বলে দুটোটাতে, এটার রূপ সহি ছিল মুখ খোলা ছিল যার কারণে উপর দিকে দৃষ্টি রহমতের আসছে তার ভিতরে পড়ছে যার দ্বারা মূর্তি বলছে, আর ওই যার ভিতরে যেহেতু রূপটা সহি ছিল না অন্যদিকে তার মুখ ছিল নিচ দিকে উপর দিকে ফিরছিল বা অন্যদিকে ছিল যার মধ্যে রহমতের দৃষ্টি বসতে পারে নাই যার কারণে সেটার ভিতরেও পড়ছে কিন্তু সেটার ভিতরে কিরা বসছে। ও ভাই আল্লাহ সে দোয়া মাঙ্গে, আল্লাহ তু হমে ভি দে ইস মজমে কো ভি দে ওর ইস মজমে কি বরকত সে সারে মজমে কো কবুল ফরমা লে, ইস সারে মজমে কাছে হানবী না। আমাদেরকে দোয়া করতে যে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, এই মজমাকে দান করেন, আর এখানে কবর করে আল্লাহ সব মজমাকে আপনি দান করেন। আমার মতলবে দুনিয়ার কি বাদ হওয়া চাইয়ে বলে যে ভাই আমাদের ইস্তেমার ময়দানে দুনিয়ার কোনো কথা হবে না, আমার আখেরত কি বাদ হওয়া চাই বলে যে শুধু বলবো আখেরতের কথাই বলবো, জিন্দগি কি বাদ নেই হারায় কি বাদ করো বলে যে দুনিয়ার জিন্দগির কথা বলবো না, বলছে মরার পরের জিন্দগির কথা বলবো, মরদের পরের কথা বলবো। হাজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এক জানাজে কে সাথে যা রয়ে থে তো কিসি নে পুছা কিসকা জানাজা হ্যায়, بالکل موت کو دیکھنے کی منزل اور آخری وقت کی منزل رضا کی تکلیف کی منزل اور ہماری منزلیں ابھی باقی ہیں۔ میں جو ہے جس کا حضرت ابو درداء رضی اللہ تعالیٰ عنہ জিজ্ঞাস করার সময় এই সময় তো প্রত্যেকে আপনার মুহূর্তের ফিকির করা দরকার, বলে যে এই সময় তো আমার মুহূর্তের চিন্তা, আর এই লোকটোর তিন গাড়ির থেকে বাস হয়ে গেছে, একটু আর সে কোনদিন মালাকুল মৌতের সাথে দেখা হবে না, দুনিয়ার শেষ সময় ফাঁস করে দিছে, তৃতীয় হলো মুহূর্তের কষ্ট আর তার কোনদিন ধরবে না, এই তিন ঘাট দিয়ে সে ফাঁস হয়েছে, ফাঁস হয়ে চলে গেছে। সুতরাং তুমি কার জিজ্ঞেস করবে কেমনে, বলছে তো নিজের মুহূর্তের দিকে, তিনটা তো আমাদের সামনে রয়েছে, বাকি রয়েছে। হমেন শামিয়ানে কে নিচে এসে রক্ত গুজারনা হ্যাসে মসজিদে গুজারতে, বলে যে ভাই প্যান্ডেলের নিচে আমাদের এইরকম ভাবে সময় কাটাইতে হবে, এইরকম আমরা আমাদের মসজিদের মধ্যে সময় লাগে, ইয়ে মসজিদ কা বদল হে, বলে যে এটা মসজিদের ওই ব্যান্ডেলটা পুরাটা একটা মসজিদের বদল, এতে বড় মসজিদ কিন্তু মসজিদে নেই জমা করতে, বলে যে দোস্ত এত বড় একটা জমাত একটা কোনো মসজিদের মধ্যে একত্রিত করা যাবে, বলো ইসলাম ময়দানে জমা করতে, এই জন্য এই সরকারি ময়দানের মধ্যে এটা একত্রিত করা হচ্ছে, ওই ময়দান মসজিদ কা বদল হে, বলে যে দোস্ত এই ময়দানটা মসজিদের বদল, এই শামিয়ানে কি নিজে হেসে বলার নয় যাতে মসজিদ না বলে আসে, বলে যে দোস্ত শামিয়ানা দিতে আমরা এইরকম অনেক সময় কাটাইব, সেরকম আমরা মসজিদের মধ্যে সময় লাগাই, দুনিয়া মসজিদ মে আপনি দুনিয়া কি বাত করতে উসকে আমল গায়া হয়ে যাতে, বলে যে মসজিদে যদি কেউ দুনিয়ার কথা বলে তো তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, যাতে দুর্বে লিমু নিচড় দিয়া, বলে যে ভাই এরকম সুদের মধ্যে লেবু ঢালে দিল, এক ব্যারেল দুধ মে লিমু কে চাম খাতরে ডালতে হবে, কেউ হতায় বলে যে ভাই পুরা এক হাতি দুধের মধ্যে কয়েক পুরা লেবুর রস দিলে কি হবে, এটা চাও না ভাই কি হবে, এটা ভাই ফাটিয়া দুধ ফাটিয়া, বলে যে দুধ ফাটিয়া যায় কষ্ট, তো তুই দুনিয়া কি এটা তস্করা আপনি কি আমাকে ফাড়বে চাই, বলে যে ঠিক আছে বলে দুনিয়ার আলোচনায় মানুষের আমল কি এরকম ফাটাই দেয় নষ্ট করে, তো ইস্তেমা মেয়েদের এনে যাতে মসজিদের মধ্যে আসতে, বলে যে ইস্তেমার মধ্যে এইভাবেই থাকবো যে এরকম আমরা মসজিদের মধ্যে সময় লাগাই, আল্লাহকে রাতে কি রাতে বড়ির কিমতি হে, আমি ইস্তেমা মে আয় আল্লাহকে রাতে আয়, বলে যে ভাই দোস্ত আল্লাহ রাস্তা সময় আল্লাহ রাস্তা রাত, বলে যে বহুত ইদানি আমরা এখন আল্লাহ রাস্তা আছি, জাহির মে দেখলে মে টঙ্গে কা মৈদান হে, হাদিস মে আতা হে জো রাত আল্লাহ কে রাস্তে মে গুজরতি হে ও জান্নাত কে বাহু মে গুজরতি হে, বলে যে ভাই দোস্ত আমাদের দেখতে পাই প্রকাশ্যে আমরা দেখতে দিকে টঙ্গির ময়দান, কিন্তু হাদিসের মধ্যে আছে আল্লাহ রাস্তায় রাত্র কাটানো সেটা জান্নাতের বাগানের মধ্যে রাত্র কাটানো, তো আমি টঙ্গি মে নেই আমার আল্লাহ কে রাস্তে মে হে, আমি জান্নাত কে আমারই রাতে জান্নাত কে বাহু মে গুজর রহি হে, টঙ্গি কে ময়দান কে রাতে জান্নাত কে বাহু মে গুজর রহি হে, বলে যে দোস্ত আমরা এখন টঙ্গির ময়দানে না আমরা আল্লাহ রাস্তায় আছি, আল্লাহ আপনার বেহেস্তের বাগানের মধ্যে আমাদের রাত্র কাটতেছে, সবারই হজমে যাই জেহেন বানানো হয়, বলে যে পুরা ময়দানে যারা আছে সবের এই জেহেন বানাইতে হবে, এক আমারে আর এক বহুত আহম জিম্মেদার সাহেব ইস্তেমা মে আয়ে, কিসি নে উনকো মোবাইল পে فون کیا موبائل سے, تو ان کی بیوی نے فون اٹھایا اور انہوں نے جواب دیا کہ وہ اجتماع میں گئے موبائل گھر میں رکھتے گئے, اجتماع میں گئے موبائل گھر میں رکھتے گئے. بولے جو بھائی دوستوں انہوں نے ذمہ دار ویکتی مانی فون اپنی اجتماع سے تو بولے جو انہوں نے موبائل ٹیلیفون کر سے تو انہوں نے بیوی اٹھائی سے انہوں نے بیوی اٹھائی لو সব মানুষের অনুভূতির অর্থ খা গুণ ধরা হয় মানে গুণা এটা অর্থ অন্ধকারের মধ্যে ডুবে আসে। আল্লাহ তারা আমার ইস্তেমা হেদায়েত সুরজ বানায় দেয়, বানিয়ে দেওয়ালে আমাদের ইস্তেমাকে হেদায়েতের সূর্য আলো বানায় দেয়, জিতরে সুরজকে রোশনিতে দুনিয়া কে দেরে দূর হতে আল্লাহ জিতকে দাঁড়িয়ে বাতিল কে দেরে দূর করে দেয়, বলে যে সূর্যের আলো দ্বারা যে এরকম রাত্রের অন্ধকার দূর হয় আল্লাহ ইস্তেমার আলো দিয়া বাতিলের অন্ধকারকে আল্লাহ দূর করে দেয়, খতম করে দিলকে দেরে আল্লাহ দূর করে দেয়। বলে যে ভাই দুঃখ এই যন্ত্র করতে হবে যাতে আল্লাহ আমাদের দিনের অন্ধকারকেও দূর করে দেয়, সুরজকে রোশনিতে দিলকে দেরে দূর হতে হবে, হিদায়তকে রোশনিতে দূর হতে। বলে যে দুঃখ দিলের অন্ধকার তো সূর্যের আলোতে দূর হয় না, বলকে দিনের অন্ধকার হেদায়তের আলোচনা দূর হয়, সূর্যকে রোশনিতে জীবকে বাবার উৎসাহ মানুষ হতায়। বলে যে দুঃখ সূর্যের আলোচনা কোন জিনিসের মধ্যে কোনটা উপকার অপকার সেটা বুঝতে বুঝতে পারে মানুষ, লেকিন কোনটি আমাদের আল্লাহ খুশি হতে হয় কোনটি আমাদের নারাজ হতে হয় ও সূর্যকে রোশনি বলে পাতা চলতা ও তো হৃদায়তকে রোশনি বলে পাতা চলে। বলে যে দুঃখ কোন আমলে আল্লাহ সন্তুষ্ট হবে কোন আমল করলে আল্লাহ নারাজ হবে সেটা সূর্যের আলো দিয়ে মানুষের ধরতে পারে না। বলে যে ওই যত মানুষের মধ্যে যখন হেদায়তের আলো আসবে তখনই সে বুঝতে পারবে যে কোন আমলে আল্লাহ সন্তুষ্ট হবে না কোনটাতে অসন্তুষ্ট। আল্লাহ ও হৃদায়তকে রোশনি দৃষ্টি মারতে পারে না, বলে যে আল্লাহ সেই হেদায়তের আলোকে আল্লাহ যাতে ইস্তেমার থেকে ছড়া সারা দুনিয়ায় ছড়ায়। আমার দিল না ইয়ে তামানা হই চাই, বলে যে দোস্ত এই আগ্রহ আমার দিনের মধ্যে আসে চাই। আমার আইকর দেখে যে দায়ী কি দায়ী কি চাহত কা উসকে জজ্বে কা উসকি চাহত কা উসকে জজ্বে কা আসর পড়তা হ্যায় দুনিয়া। বলে যে ভাই দোস্ত হাজি সাহেব বলেন দায়ীর দিলের মধ্যে যে জজ্বা আর তার দিলের মধ্যে যে আগ্রহ আর চাহত পয়দা হয় সেটার আসর সারা পৃথিবীর উপরে পড়ে, উসকি নিয়ত কা আসর পড়তা হ্যায়। বলে যে তার দায়ীর নিয়তের আসর পড়ে উসকে জজ্বে ও চাহত কা আসর পড়তা হ্যায়, বলে যে তার জজ্বা চাহতের আসর সারা দুনিয়ায় পড়ে। তো আমার সবটা এই জজ্বা হওয়া চাই, বলে যে আমরা প্রত্যেকেরই জজ্বা হওয়া চাই, আল্লাহকে দোয়া মানানো চাই ইসকে। বলে যে আল্লাহর কাছে দোয়া চাওয়া চাই যে আল্লাহ আমাদের কবুল করলে ইসলামের মধ্যে কবুল করলে আর আল্লাহ আপনি আমাদের তো কবুল করে পুরা ইস্তেমাকে আল্লাহ আপনি কবুল করে আমার রুবি আপনি তরফ ফের দে তারই মখলুক কার রুবি আপনি তরফ ফের। বলে যে আল্লাহ আমাদের রূপকে আল্লাহর দিকে ফিরে দেন আর সমস্ত ইস্তেমার যারা আসবে সবের রূপকে আল্লাহ আপনার দিকে ফিরে দেন, সবের মানবের রুখ আপনি তরফ ফের দে আর আল্লাহ সমস্ত মানব জাতির রুখ আল্লাহ আপনার দিকে ফিরে দেন, উসকে দিয়ে ইস মেহনত কো আল্লাহ সবকর করিয়া খারা বানা দে আর এই কদর দোয়া করতে আল্লাহ এই জন্য ওই সব কিছু হওয়ার জন্য এই মেহনত কে আপনি সববার মাধ্যম বানিয়ে দেন, ওই মেহনত কে হর ফর্দে উমত কো আল্লাহ কবুল করবানে আর এই মেহনতের জন্য আল্লাহ সমস্ত উমত কে আপনি কবুল করে হর ফর্দে উমত কো আল্লাহ ইস মেহনত কে লিয়ে কবুল করলে ওর ইস মেহনত কো আল্লাহ তমাম আলম কে ইনসানো কে লিয়ে হিদায়ত কা সববার করিয়া আল্লাহ করার দেন আর আল্লাহ এই মেহনত কে আপনি কবুল করেন আর হেদায়তের জন্য আপনি হেদায়তের ওসিলা হিসেবে এই মেহনত কে আল্লাহ সম্মানে কবুল করেন। আমার বেরুনি মুল্ক কে মেহমান ভি আয়ে হুয়ে হ্যায় ওর উচ্চ খান ভি এক বড়া মেহমান আয়া হ্যায় ও ভি আপনে মধ্যে পরে কিতরে মেহনত করে আর বলে যে ভাই আমাদেরও বিদেশ থেকে মেহনত মেহমান আসেন অনেক, বলে যে ওনারও যে জনাবের পশ্চিমা রূপে এইভাবে মেহনত করে কিসি মুল্ক কে এক ফর্দ ভি আয়া হ্যায় ও ফর্দ উস পুরে মুল্ক কে লিয়ে দরিয়া বন জায়েগা। বলে যে কোন দেশ থেকে এক ব্যক্তি আসল তো বলে যে ওই ব্যক্তি ওই দেশের পুরা দেশের হেদায়তের জন্য সে জড়িয়া হইতে পারে। মাওলানা ইউসুফ খান রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে যে ফর্দ ফর্দ নেই হে ওই ফর্দ ফর্দ ফর্দ হে। বলে যে হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ খান রহমাতুল্লাহ আলাইহি ফরমাতেন যে এক ব্যক্তি না বলকি এক ব্যক্তি একটা দেশ ও পুরো মুক্তি হেদায়ত কে ফর্দ করিয়া বলতে বলে যে এক ব্যক্তি একটা দেশের হেদায়তের জড়িয়া আর ওসিলা হইতে পারে তো মুল্ক হ্যায় হুয়ে লোক আপনি মজবুত করে ইস্তরে মেহনত করে। বলে এই জন্য আপনি দেশি মেহমান হোক তাদের পশ্চিমা রূপে এরকম ভাবে মেহনত কর তো সব করেন আমি ইনশাআল্লাহ তবে সব ভাই মেহনত করব তো ভাই আব আপ সব মাশাআল্লাহ এর জিম্মেদারও কাজ হয় মানে এখন আপনারা তো সবই জিম্মাদার সাথী ভাই যেন জমা যেস পেলে আনে মানে এর জিম্মেদার তো হয় বলে যে ভাই যাদের আগে আসেন এরা তো জিম্মাদার সাথীরাই আসেন আগে আব আপকে মসজিদ কি ও খিদ্দে কি যে জমাতে হ্যাঁ উনমে কে কুছ লোক আগে কুছ আবি নেই পৌঁছে বলে যে আমাদের কিত্তার এবং মসজিদার জমাতে কিছু সাথী আইছে আর কিছু সাথী এখন আইয়া পৌঁছেন নাই তো যে পৌঁছ গে হে ও বাদ মে কিসি ওয়াক্ত বাকি সাথী জব আ যায় উনসে ভি ইসকা মুজাকারা করে। বলে যে ভাই যেই ভাইরা আসছেন আপনারা যে ভাইরা এখন আইসা হাজির হইতে পারেন নাই ওনারা আসলে পরে কোনো এক সুযোগে ওনাদেরকে দিয়ে এই সব কথাগুলো মুজাকারা করে যাতে আপনি মসজিদ কি জামাত কে 20-25 সাথী হ্যায় بیس پچیس میں سے آٹھ دس آ گئے ہیں, دس پندرہ نہیں آئے ہیں. جب وہ دوپہر تک آ جائے تو کیونکہ زہر کے بعد تو پھر اجتماعی عمل شروع ہو جائے گا. تعلیم کے بعد ابھی جو دس بجے سے انشاءاللہ تعلیم کرنی ہے, تو تعلیم کے ختم پر جب آپ کی مسجد کی جماعت کے ساتھی آ جائیں, ان کو ایک طرف لے کر بیٹھ کر ان کا حلقہ بنا کر یہ ساری باتوں کا ان سے مذاکرہ کریں تاکہ ان کا بھی یہ فکر ہو جائے. سمجھے گا دوستوں, একসাথে বসেন বসে এই কথাগুলো অবশ্যই মুজাকারা করেন. আল্লাহ তাআলা সবকে কবুল আমরা আমাদের মসজিদ আর জামাত